সে স্বীকার করে না আসলে সে তো ভালো কাজ করতেছে, এত কিছু বোঝার সত্ত্বেও, এত কিছু জানা সত্ত্বেও কেন সে ইবাদত করবার তৌফিক পাচ্ছে না? কারণ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য তৌফিকের ওই ফয়সালা, ওই মহব্বতটুকু নাই যে মহব্বতটুকু ইবাদতকারীর পথে রয়েছে। দুনিয়ার মানুষ কয়েক প্রকার কোরআন হাদিসের ভাষ্য অনুপাতে। এক প্রকার মানুষ হলো যেটা আল্লাহ তাআলার কাছে প্রিয়, যে সে সবসময় আল্লাহ তাআলার সন্তুষ্টিটাকেই সামনে রাখে। আল্লাহ তাআলা কি চাচ্ছেন, এই সময় আমার জন্য কি করা দরকার, আল্লাহ তাআলার এই সময় সন্তুষ্টি আমি কিভাবে পাব, ইবাদত বলি, সামাজিকতা বলি, লেনদেন বলি, যেটা বলি না কেন, সব ক্ষেত্রে সে আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করে। সে স্বাভাবিক জিনিসের মধ্যেও আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করে। একজন মানুষের সাথে কথা বলবে সেটাও তার অবস্থা জানতেছে, একজন মুসলমানের হক আদায় করার উদ্দেশ্যে। তাই আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তার সময়, সম্পদ, মেধা, বুদ্ধি ভালো কাজে লাগান। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই সামান্য সময়ে তার কোরআনের সংস্পর্শে, কোরআনের আলোচনার মজলিসে কাটাবার তৌফিক দিয়েছেন, এর জন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। কৃত আয়াত সূরাত আল সূরাতুন নিসার 43 নম্বর আয়াত। আয়াতের লম্বা অনেক, আয়াতের আগে তরজমা শুনি। হে ইমানদারগণ, তোমরা নিশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না, যতক্ষণ পর্যন্ত তোমরা কি বলতেছো সেটা তোমরা না বুঝবো, না বুঝবে ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের কাছে যেও না। আর যদি তোমাদের উপর গোসল ফরজ হয়ে থাকে তাহলে গোসল করার আগে তোমরা নামাজের কাছে যেও না। তবে যদি তোমরা সফরে থাকো অথবা অসুস্থ থাকো, অথবা তোমাদের কেউ টয়লেট বাথরুম থেকে আসছে অথবা স্ত্রী সহবাস করে আসছে আর সে পানি পায়নি, তখন সে পাক উত্তম মাটি দ্বারা তাইমুম করে নেবে, আর তাইমুম করার ক্ষেত্রে সে তার চেহারা এবং হাতে মাসাজ করে নেবে, আর সে যেন জেনে নেয় যে আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও আল্লাহ তাআলার মাফ গোনা মাফকারী। আয়াতটার দুইটা অংশ, একটা অংশ হলো যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেতে নিষেধ করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত কি আমি পাঠ করতেছি সেটা আমি না বুঝব। দ্বিতীয় অংশ, অধিকাংশ অংশটাই হলো তাইমুমের বিষয়ে। ওযু গোসলের জন্য বিকল্প একটা পদ্ধতি ইসলামে দিয়ে রাখছেন আমাদের জন্য বিশেষভাবে, সেটা হলো তাইমুম। দুইটা আলোচ্য বিষয়, শুরুর যে অংশটা যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হতে নিষেধ করা হচ্ছে, এই অংশটা অবতীর্ণ হওয়ার একটা কারণ আছে। কারণটা হলো আব্দুর রহমান ইবনে আউফ নামে এক সাহাবি, মুহাজির সাহাবি, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যান, যাওয়ার পরে মক্কার অন্য অন্য লোকেরা আব্দুর রহমান ইবনে আউফকে বলেছিল, ভাই আউফ তুমি আসো, আমাদের বিবি তোমাকে ভাগ করে দিই, আমাদের ক্ষেত খামার তোমার ভাগ করে দিই। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমাকে বাজার দেখাই দাও, আমি বাজারে যে ব্যবসা করে হালাল কামাই উপার্জন করে সেটা আজ আমি জীবিকা নির্বাহ করব। এই আব্দুর রহমান ইবনে আউফ তার বাসায় একবার সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতে আসেন। আর তখনকার যুগে যখন দাওয়াত দিচ্ছেন, তখনকার যুগে মদ এখনো হারাম হই নাই, মদ খাবার অনুমতি ছিল। খাবারের পরে এখন যেমন আরসি সেভেন আপ বিভিন্ন জিনিস সরবরাহ করা হয়, পরিবেশন করা হয়, তখন খাবারের পরে মদ পরিবেশনের একটা নিয়ম ছিল। দাওয়াত হয়েছিল বিকেলের দিকে, আরবের দেশের লোক দুই বেলা খাবার খাইবে, 10টা 11টার সময় আর বিকেলে খাবার, রাতে তারা খুব একটা খাবার খাইবে না। আসরের পরে হয়েছে খাবার, খাবার খেয়ে খাবারের শেষে মদ পান করছে। মদ পান করার পর নেশার ভাবটা দূর হতে না হতেই মাগরিবের সময় হয়ে আসছে। সাহাবায়ে কেরাম সবাই এখন নামাজে যাচ্ছে, যারা দাওয়াত গ্রহণ করেছে। নামাজে যাওয়ার পর এখন ইমামতি কে করবে? সিদ্ধান্ত হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন, এই হলো অংশটা। উনি পড়েন আবুদু মা তাআবুদুন, লা বাদ দিয়ে দেন, যেহেতু নেশা সব জিনিস আসতেছে না মেমোরিতে। আগের সহি তর্জমা ছিল, অর্থ ছিল আমরা উপাসনা করি না, ইবাদত করি না ওই দেব দেবীর যার উপাসনা তোমরা করো, লা থাকলে, যেটা সহি অর্থ। কিন্তু লা বাদ যাওয়ার কারণে অর্থ আসতেছে যে আমি ইবাদত করি, আমি উপাসনা করি ওই দেব দেবীর যার উপাসনা তোমরা করো, নাউজুবিল্লাহ। এভাবে যখন নামাজে পাঠ করতেছেন, নামাজ শেষ হতে না হতেই জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনের এই অংশটা নিয়ে ওহী হিসাবে আগমন করেন, যে আপনি সাহাবায়ে কেরামকে বলে দেন তারা যেন নেশাগ্রস্ত অবস্থায় মদ পান না করে। এখন আমাদের দেশের মানুষ তো, অধিকাংশ মানুষ তো শিক্ষিত, সবাই মনে করে কোরআন হাদিস নিজে নিজে বুঝবে। এখন যদি এইটুকু এই আয়াতটাকে একাকী ভাবে পড়ে তাহলে তো সে ফতোয়া দিবে যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যাওয়া যাবে না, আগে খেয়ে নেশা দূর করে তারপরে নামাজে যাওয়া যাবে। একথা একটা ভূমিকা দিচ্ছে, একটা কারণ, কারণ হলো কোরআন এত ব্যাপক জিনিস, এত বড় জিনিস যে কোরআনকে বোঝার জন্য অনেক জ্ঞানের দরকার হয়। সীমিত ছোট্ট একটা বিদ্যা দিয়ে, ইংরেজি আমি ভালো করে বুঝি এজন্য ডাক্তারি একটা বইয়ের একটা ওষুধের নাম দেখে আমি চিকিৎসা করে দিব, রোগী মারা যেতে পারে। কোরআন একটা আয়াতে একসময় হুকুম দিয়েছেন, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে কোনো কারণে আগের হুকুমটাকে রহিত করে পরবর্তীতে ভিন্ন হুকুম দিয়েছে। তার একটা বাস্তব উদাহরণ হলো এই আয়াতটা। ইসলামে আল্লাহ এবং আল্লাহর রসুল মানুষদেরকে দাওয়াত দিতেন, কিন্তু মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য হেকমত অবলম্বন করতে হয়। হেকমত মানে কৌশল। তখন করে যদি একমাত্র নবী ব্যতীত বিশেষ কয়েকজন মানুষ যারা ভদ্রতার দিক থেকে অনেক উচ্চ ছিল, শতকরা 98 জন মানুষ মদের নেশাই মত্ত থাকত। এখন যদি তাদেরকে একবারই বলে দেওয়া হতো যে তোমরা মদ পান করে না, মদ খাওয়া যাবে না, মদের এক ফোঁটও গ্রহণ করতে পারবে না, তাদের জন্য ইসলাম মানতে কষ্ট হতো। ইসলাম মানুষের স্বভাব, মানুষের মেজাজ, মানুষের তবিয়ত, মানুষের মন মানসিকতা আস্তে আস্তে পরিবর্তন করতে করতে তাকে অনেক উপরে উঠাই নিয়ে যায়। কি করেছে ইসলাম? ইসলাম মদের ব্যাপার আগে বলে দিয়েছে, আগে এভাবে শিক্ষা দিচ্ছে যে মদের মধ্যে উপকারের চাইতে ক্ষতি বেশি। সাহাবা কেরাম খাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই হুকুম দিচ্ছেন যে তোমরা যে মদ খাচ্ছ এ কথা মনে রেখো যে মদের মধ্যে কিন্তু উপকারের চাইতে ক্ষতি বেশি। তার বাস্তব উদাহরণ দেখো, একটা ছেলে যদি নেশাগ্রস্ত হয়ে যায়, সে যে কোনো উপায়ে তার নেশা করতেই হবে। ধনীর ছেলে, বিত্তবানের ছেলে, অনেক ভালো ছেলে, ভালো শিক্ষিত ডাক্তার, বড় বড় শিক্ষিতরা, কিন্তু নেশায় জড়িয়ে গেছে, আর তাকে সহজে ফেরানো যায় না। ইসলাম আগে এভাবে হেদায়ত দিল, দেওয়ার পরে এরপরে ধাপে আসলেন যে যদি তোমরা মদ ছেড়ে দিতে তাহলে কতই না ভালো হতো। দ্বিতীয় পর্যায়ে আসলেন যে মদ খাও বটে ঠিক আছে, কিন্তু নামাজে যাওয়ার আগে খেয়েও না, নেশাগ্রস্ত অবস্থায় যেও না নামাজে। চতুর্থ পর্যায়ে আসলো যে মদের এক ফোঁটাও গ্রহণ করতে পারবে না, এটা সম্পূর্ণ হারাম এবং নাপাক জিনিস। ধীরে ধীরে মদটাকে হারাম করা হলো। একবারে যদি হারাম করা হয় তাহলে কখনো এই মানুষটা এই নেশা থেকে বেরিয়ে আসা তার জন্য কষ্ট করা হবে। থানবী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের একজন বড় বুজুর্গ মানুষ ছিলেন, এক যুবক আসতে, হুজুর আমি আপনার কাছে বায়াত হব, জিজ্ঞাসা করবো ঠিক আছে, কিন্তু আমি নেশা করে গাঁজা খাই, অমুক নেশা করি, এই নেশা আমি ছাড়তে পারবো না। আল্লাহ বুজুর্গরা কখনো কাউকে ধিক্কার দিয়ে ফেলে দেয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক বায়াত হতে আসতেন, বায়াত হওয়ার আগে বলে যে আল্লাহ রসুল আমার জিনার অভ্যাস আছে, আমাকে জিনা করার অনুমতি দিতে হবে। নাউজুবিল্লাহ মিনাল। আল্লাহ রসুল তাকে শান্তভাবে এইভাবে বুঝালেন যে তুমি যার সাথে, যে মেয়েটার সাথে এটা করবে, সে মেয়েটা তো একজনের বোন, একজনের মেয়ে, হয়তো একজনের মা হবে। তুমি কি চাও যে তোমার বোনের সাথে এমন কেউ করুক? না। তুমি কি চাও যে তোমার মেয়ের সাথে কেউ করবে এমন? না। তুমি কি চাও যে তোমার মায়ের সাথে কেউ করবে এমন? না। তাহলে তুমি কেন যেটা তুমি চাও না সেটা তুমি কেন আরেকজনের সাথে করতে চাচ্ছ? এইভাবে যখন যুবককে আল্লাহ রসুল হেদায়তের দিকে নিয়ে গেছেন, যুবক বুঝছে, আল্লাহ রসুল সে সেই যুবকের বুকে মহব্বতের সাথে একটা স্পর্শ করলেন। এই সাহাবি বলেন যে আল্লাহ রসুলের ওই দিন থেকে আমার চোখও কোনো বেগানা নারীর দিকে যায়নি। যদি আল্লাহ রসুল ধিক্কার দিয়ে ফেলে দিতেন, যাও তুমি জেনা করতে চাচ্ছ, তুমি আমার কাছে আসছো, যাও ভেঙে দাও, না, ইসলাম এটা অনুমতি দেয়। সানবী রহমতুল্লাহ আলহীর দরবারে ওই যুবক গেছে নেশা করো। সানবী রহমতুল্লাহ বলছে, বাবা তুমি বায়াত হও, তুমি থাকো, তারপরে দেখবো, তবে তুমি দৈনিক কতটুক খাওয়া এটুকু আমাকে দেখাবা। যুবক সানবী রহমতুল্লাহ আলহীর দরবারে নেশা নিয়ে আসছে, এনে দেখাচ্ছে ওদের হাতে করে যে এতটুক খায়। সানবী রহমতুল্লাহ বলছে, বাবা এ জায়গাতে আমি একটু নিই, যে হুজুর নেন, হাত দিয়ে একটু উঠাই দিস, যাও তুমি এই পাখিটুক খাও, আজকে সামান্য একটু উঠাই দিস। দ্বিতীয় দিন আবার আসছে, আরেকটু, আজকে আর একটু বেশি উঠাই দিস। এভাবে উঠাতে উঠাতে অল্প অল্প করতে করতে করতে একসময় যুবকের ভাগে কম হয়ে গেছে। শেষের দিকে সানবী রহমতুল্লাহ বলেছে, বাবা এই অল্পটুক না খাইলে তো হয়, সব তো তুমি আমাকে দিয়ে দিচ্ছ, এই অল্পটুক বাদ দিলে তো হয়। যুবক তখন বলে, জি হুজুর, এখন আমি ছাড়তে পারি। ইসলাম মানুষের স্বভাবটা ভালো করে বোঝে, স্বভাব ভালো করে বোঝার জন্যই ইসলামের কিছু অকাট্য বিধান, সত্য বিধান, যেটা পরবর্তীতে হারাম হয়ে গেছে, সেটাও মানুষের স্বভাবের দিকে তাকিয়ে সাময়িকভাবে অনুমতি দিয়েছে, যাতে একবারে দিলে তার জন্য মানা কষ্ট হবে। দাওয়াতের একটা বড় কৌশল, আপনার বিবি আপনার মেয়ে খাস কর্তা করে না। আপনি যদি আজকে যে মাতলাদের এই কথা যে আমি দামি বোরকা কিনে নিয়ে আসছি, সৌদি বোরকা, তোমার এটা পড়তে হবে, না এটা জেলখানায় ঢুকতে পারবো না, কিন্তু আপনি যদি আস্তে আস্তে আস্তে দিনের পরিবেশে এনে এক একটা জিনিস বোঝাতে বোঝাতে এক একটা আস্তে আস্তে নিতে থাকেন, তাহলে একসময় সে যে এত পরিবর্তন হবে সেও বুঝবে না। ইলিয়াস রহমতুল্লাহ আলহী, দাওয়াত তাবলীগের যিনি মূল বাণী, ইলিয়াস রহমতুল্লাহ আলহীর কাছে তিন দিনের এক যুবক আছে, সাথে তিন দিন লাগায় আসছে যুবক, পরে দেখা করতে আসে ওনার সাথে মাঝে মাঝে। যুবক নামাজ পড়ে ঠিক মতো কিন্তু দাঁড়িয়ে রাখে। ইলিয়াস রহমতুল্লাহ আলহী একদিন তাকে সরাসরি বলে দিলেন, যুবক দাড়ি তো হারামের গুণা, তুমি রেখে দিলে ভালো হতো, রেখে দাও। এরপর থেকে যুবক গেছে আর আসে না। সানবী রহমতুল্লাহ আলহী একটা উপমা, ইলিয়াস রহমতুল্লাহ একটা উপমা দিতেন যে হাই আমি তা রুটি থাকার তা গরম হওয়ার আগে আমি রুটি দিয়ে দিয়েছি, তাকে আগে আমার গরম করা দরকার ছিল, তা রুটি থাকার তা গরম হলে তারপরে রুটি দিলে এই রুটিটা ভাজা হতো, আমি তা গরম করার আগেই রুটি দিয়ে দিয়েছি। ইসলাম মানুষের মন মানসিকতা এতভাবে লক্ষ্য করে যে একজন মানুষও কখনো চিন্তা করতে পারবে না, এভাবে মানুষকে আস্তে আস্তে উপর দিকে ওঠানোর চেষ্টা করে। আলোচনা আসতেছিল নেশা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই সূরা মায়েদার মদের আয়াত অবতীর্ণ হওয়ার আগে সাহাবায়ে কিরাম মদ খেয়ে খেয়ে এমন দুর্ঘটনা ঘটিয়েছে, সব আল্লাহ রসুল বুঝতেছেন, দেখছেন, সফর করে সব স্বাভাবিকভাবে সামাল দেওয়ার চেষ্টা করেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের চাচা, ইসলাম এখনো গ্রহণ করেন, এক বাসায় মদ পান করতেছে, মদ পান করতে করতে মদের নেশায় যখন উঠছে, এক গায়িকা ছিল সাথে, সে গায়িকা বলতেছে, হাই ওই যে আলীর দুইটা উট বাঁধা আছে, কে কি আসো যে ওই দুটা উটকে জবাই করে উটের কলিজা নিয়ে আসবে আর আমরা ধুলি ভুলে খাবো, মদ খাওয়ার সাথে এই উটের কলিজা এবং উটের চুটের গোশ আমরা খাবো, কুচ এটার গোশ খাবো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গায়িকার এই উচকানোমূলক কথা শুনে বের হলেন। বের হয়ে সাথে দুজন লোক নিলেন, নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা দুইটা উট বেঁধে রাখছিলেন যুদ্ধের থেকে গরিমা হিসেবে পাওয়া, একটা ভাগে পেয়েছিলেন আর আল্লাহ রাসূল দান করেছিলেন, গিফট দিয়েছিলেন, জামাই হয়েছেন মুখ। হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই দুইটা উট জবাই করে উটের কুচ যে গোশত থাকে সেই গোশতটা নিয়ে আসছে আর কলিজা নিয়ে আসছে। অথচ এই দুইটা উট আলী রাদিয়াল্লাহু তাআলা একটু আগে বেঁধে গিয়েছিলেন, এটাকে পাচ্ছেন এই জন্য যে আর একজন লোক এনে দুইজনে দুইটা উট নিয়ে স্থির ঘাস সোন খ্যাড় যেটা আমরা বলি এই স্থির ঘাস কেটে এনে বাজারে বিক্রি করবে, বিক্রি করার পরে যে টাকা হবে সে টাকা দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের অলিমা করবে। এই মুহূর্তটা এসে যখন দেখছে দুইটা উট টান টান হয়ে পড়ে রয়েছে, শুধু তার রক্ত আর গোস্ত ফেলানো রয়েছে, ভিতর থেকে এগুলোকে নিয়ে নিয়েছে, এই মুহূর্তে নিজেকে সম্বরণ করা বড় কঠিন জিনিস। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে মাও মাও করে কেঁদে দিয়ে বলেন, আল্লাহ রাসূল আমার উটের সাথে আচরণ করেছে কে? হামজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে আসলেন, আসতেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়েকরা মদ খেয়ে মাতাল হয়ে রয়েছে, চোখ লাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন সামনে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরের দিক থেকে পায়ের দিকে এভাবে তাকায়, যেভাবে মানুষ মাতাল হলে বা রাগান্বিত হয়ে মানুষ এভাবে যে অবাক ভাবে তাকায় এভাবে তাকাচ্ছে। আল্লাহ রাসূল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা তখন কিছু সম্বোধন করে কিছু বলতে চাইলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অস্বাভাবিক কথা বলতেছেন, আল্লাহ রাসূল আলীকে বললেন, আলী সে নেশাগ্রস্ত, তার থেকে চলে আসে। কি অস্বাভাবিক কথা বলতেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন, হে মুহাম্মদ তুমি তো আমার বাপের গোলাম, নেশাগ্রস্ত অবস্থায় বলতেছেন। আল্লাহ রাসূল যে দেখুন আলী রাদিয়াল্লাহু তাআলা সহ ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মিলে এর উপর আক্রমণ করতে চান, কেউ বাধা দিয়ে আনলেন, কিন্তু না, আল্লাহ রাসূল সবর করলেন। সবর করে সে জায়গা থেকে আলীকে সান্ত্বনা দিয়ে ফিরে নিয়ে আসলেন যে আলী সে এখন নেশাগ্রস্ত, তার সাথে তুমি কিছু করো না। ইসলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল এই একজন মানুষকে বা উম্মতকে হেদায়েতের পথে আনার জন্য অনেক মারাত্মক গোনাকেও সাময়িকভাবে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, কিন্তু যখন তাদের বুঝ হয়ে গেছে তখন তারা পরিপূর্ণভাবে ছেড়ে দিয়েছে। আপনি একজন মানুষকে যদি ভালো বানাতে চান, নেককার বানাতে চান, আপনি একবারেই তাকে ভালো হওয়ার জন্য তাহাজ্জুদ পড়ার দাওয়াত দিতে গেলে সে কখনো আপনার কাছে আসবেই না। তাকে ধীরে ধীরে যখন সামনের দিকে অগ্রসর করবেন তখন তার জন্য সেটা সহজ হবে এবং এটা সে এক পর্যায়ে উত্তীর্ণ হতে পারবে। তার একটা বাস্তব উদাহরণ হলো এই আয়াতের প্রথম অংশটা, যে আল্লাহ তাআলা মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যেতে নিষেধ করতেছে। এর থেকে এটাও বুঝতে হবে যে কোরআনে কারীম বা হাদিস নিজে নিজে বুঝে আমল করতে গেলে গোমরা হওয়ার ভয় আছে। আমাদের এলাকার এক লোক হালকা পাতলা পড়া লেখা, মসজিদে ইমামতি করেন, ইমামতির জন্য মাসলা জানা জরুরি ফরজ। উনি বাংলা মেশকাত শরীফে পেয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তোমরা সেহরি খাওয়া অবস্থায় আজান শোনো তাহলে তোমরা সেহরি শেষ করে এসো, তাড়াহুড়া করে সেহরি ফেলাই দিয়ে মসজিদে দৌড়া এসো না। মেশকাত শরীফের বাংলায় হাদিসটা সহি কিন্তু অর্থ ভুল বুঝছে। হাদিস অর্থ যেটা বলছি সেটাই, যে সেহরি খাওয়া অবস্থায় যদি তোমরা আজান শোনো তাহলে তোমরা সেহরি তাড়াহুড়া করে ফেলাই দিয়ে এসো না, সেহরি পরিপূর্ণভাবে খেয়ে তারপরে মসজিদে এসো। এখন যদি এই হাদিস আমরা বাংলা মেসকাত শরীফ কিনে যদি এটা পড়ি আর এই মাসলা দিয়ে ফতোয়া দিই যে আজানের সময় সেহরি খাওয়া যায়, কারণ হাদিসের কিতাবে রয়েছে, মেসকাত শরীফে রয়েছে, আবু দাউদ শরীফের হাদিসটা, আবু দাউদ শরীফে আছে, ওই হুজুর তো মেসকাত শরীফ নিয়ে এলান করে দিয়েছে সবার সামনে। আমাদের ছাত্র জীবনের ঘটনা, রমজান মাস ছুটি হয়ে গেছে, বাড়িতে গিয়েছি, অনেক ওলামা একরাম আলোচনা আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে, অমুক মসজিদে এলান হয়েছে সেহরি খাওয়ার সময় আজান হলো, তারা সেহরি খেয়ে তারপরে আসে। সমাধান কি হলো? সমাধান হলো হজ করতে গেলে এটা সমাধান আপনি সহজে বুঝবেন, আরব দেশে এখনো তাহাজ্জুদের আজান দেওয়া হয়, সেহরির এক ঘন্টা আগে মক্কা মদিনা একটা আজান দেয়, এই আজানটা হলো তাহাজ্জুদ নামাজে আসার জন্য আজান, এই আজানটা ফজরের আজান না, এই আজানটা ফজরের আজান না, এই আজানের যিনি দিতেন ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবি। ওই হাদিসটা আছে যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আজান শুনে তোমরা সেহরি ফেলাই দিয়ে এসো না, তোমরা সেহরি খেয়ে এসো। আজান তো আমরা বুঝি নামাজের আজান, নামাজের আজান ছাড়া তো অন্য কোনো আজান নাই, আর যদি সেহরির সময় সেহরির সাথে আজানের কথা হয় তাহলে তো স্পষ্ট বুঝবো এটা ফজরের আজান। কিন্তু কোরআন ও হাদিসের আগে পরে জানা ছাড়া যদি শুধু এইটুক তরজমা পড়ে এই কথা বলে দেয় যে আজানের সময় যদি কেউ সেহরি খাইতে থাকে তাহলে সেহরি শেষ করে সে আসবে, অথচ ফজরের আজানের পাঁচ মিনিট আগে সেহরি শেষ হয়ে যায়, এই আজানটা যে তাহাজ্জুদের আজান এইটুক তো জ্ঞান থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যে তাহাজ্জুদের আজান দিতেন এইটুক তো আগের থেকে জানা থাকতে হবে, এটুক যদি কোনো ব্যক্তির আগের থেকে জানা থাকে এবং ফজরের আজান দিতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শুরুর দিকে দিতেন তাহাজ্জুদের আজান সেই সময় হাদিস, তার আজানের কথা বলা হচ্ছে, তাহলে এই ব্যক্তির সামনে হাদিসটা আর ব্যাখ্যা করার প্রয়োজন হবে না, সে শোনার সাথে সাথে বলে দিবে আর এটা তো তাহাজ্জুদের আজান, এটা তো ফজরের আজান না, এই আজানের সময় তো সেহরি খালি সমস্যাই নাই। কোরআন হাদিস এগুলো করে তার অংশ থেকে বুঝতে হলে তার অন্য অন্য যে অংশগুলো আছে সেই অংশগুলো আগে বুঝতে হবে, তারপরে এটার থেকে বোঝা সহজ হবে। এই গেল এক নম্বর অংশ। দ্বিতীয় অংশ হলো তাইমুমের মাসআলা, লম্বা চওড়া কথা। যদি কোনো ব্যক্তি যদি কারোর উপর গোসল ফরজ হয়ে থাকে অথবা বাথরুম থেকে এসেছে অথবা স্ত্রীর কাছে গিয়েছিল অথবা সফরে আছে, এই ব্যক্তি যদি পানি না পায়, এই ব্যক্তি যদি পানি না পায় তাহলে এই ব্যক্তির জন্য তাইমুমের পাক মাটি দ্বারা তাইমুম করার আদেশ করা হচ্ছে। উম্মতে মুহাম্মাদি আমাদের যে আমরা যে উম্মত, আল্লাহ তাআলা আমাদের জন্য কয়েকটা বিশেষ গুণ দান করেছেন, ফজিলত দিয়েছেন, যা অন্য কোনো জাতিকে আল্লাহ তাআলা দেন নাই। তার মধ্যে একটা হলো আমাদের জন্য আল্লাহ তাআলা বিশ্বের সব জায়গাটা মসজিদ বানিয়ে দিয়েছেন, যে জায়গায় আমরা থাকবো সে জায়গায় আমরা নামাজ পড়তে পারবো, খেতে বাসে রাস্তায় যে জায়গায় সব সুযোগ সে জায়গায় নামাজ পড়তে পারবো। অথচ অতীত জাতির জন্য ইবাদত গাহ মসজিদ, তাদের ইবাদত গাহ যেটা ছিল সেই ইবাদতের জায়গা ব্যতীত অন্য কোথাও ইবাদত করার অনুমতি ছিল না। উম্মতে মুহাম্মাদের জন্য একটা হইতো, উম্মতে মুহাম্মাদের জন্য যুদ্ধের পরের গনিমতকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা পানি না থাকলে মাটি দ্বারা তাইমুমের মাসলার অনুমতি দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, যার থেকে 7000 এর বেশি হাদিস বর্ণিত, উনি কিছুদিন একটা জায়গা ছিলেন, নাম হলো রাবজা, আরবিতে বলা হয় রাবাজা, রাবজা নামক জায়গা উনি কিছুদিন ছিলেন। ওই এলাকায় পানির দুর্ভিক্ষ, 1 মাইলের চতুর্দিকে কোথাও পানি পাওয়া যায় না। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে মাসআলা জিজ্ঞেস করতে আসলেন যে আল্লাহ রাসূল আমি তো রাবজায় থাকি, রাবজায় তো কোথাও পানি পাওয়া যায় না, কি করব? আল্লাহ রাসূল বললেন তুমি তাইমুম করে নামাজ পড়বে, তোমার গোসল হোক অজু হোক যখন প্রয়োজন হবে একই তাইমুম, গোসলের জন্য যে তাইমুম অজুর জন্য সেই তাইমুম। জিজ্ঞেস করে আল্লাহ রাসূল যদি আমি পানি মেলা দিন না পাই অনেক দিন না পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যদি তুমি 10 বছরও পানি না পাও তাহলে তুমি 10 বছর তাইমুম করে নামাজ পড়বে তোমার নামাজ হয়ে যাবে। ইসলাম কত সহজ করে দিয়েছে এই তাইমুম অবতীর্ণ হওয়ার, এই একটা দ্বিতীয় অংশ অবতীর্ণ হওয়ার। আর একটা শানে নুজুল আছে প্রেক্ষাপট, আল্লাহ রাসূলের বিবি হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বোনের নাম হলো আসমা, বড় বোন, মা ভিন্ন বাপ এক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাপ এক, মা ভিন্ন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে সফরে যাওয়ার জন্য বোনের থেকে হার ধার করে আনছে, চেন একটা চেন ধার করে আনছে, রাত্রে জরুরত ছাড়ার জন্য রাত্রে তার ব্যক্তিগত মানবিক বাথরুমে যাওয়ার জন্য বের হয়েছে, বের হয়ে এসে দেখে যে হারটা পাওয়া যাচ্ছে না, গলায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আল্লাহ রাসূল সাহাবা একরামকে দায়িত্ব দিলেন কয়েকজনকে হারাতে বাস করার জন্য, পাওয়া যায় না। অথচ সামান্য সময়ের জন্য জায়গা থামা হয়েছিল, ওই জায়গা পানির ব্যবস্থা নাই, সামনে যাবে সামনে কুয়া আছে, সে জায়গা পানির ব্যবস্থা আছে, সবাই আটকা, সবাই কোন প্রয়োজন ছাড়াই হার তালাশের জন্য কেউ বের হয়েছে আর বাকি সবাই অপেক্ষা করতেছে। এমন সময় কয়েকজন সাহাবি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু বকর আপনার মেয়ে এই সফরে এসে হার হারাই ফেলেছে, এখন এটা তালাশ করতে যে আমাদের সবার কষ্ট হচ্ছে, পানি নাই, নামাজের সময় হয়ে গেছে, ওটের কোনো ব্যবস্থা নাই, খাবারও পানিও, এ কি কষ্ট হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন আয়েশার কাছে, আয়েশা কি ঠিক হার হারাই গেছে? জি আব্বা হার হারাই গেছে। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার রানের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক কথা দুই কথায় রাগান্বিত হয়ে আম্মাদের হাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে একটু আঘাত করলেন। হাদিসের শব্দ সব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার কোলে আল্লাহ রাসূল শুয়েছিলেন, সেটা না হলে আমি এত ব্যথা পাচ্ছিলাম, কিন্তু আমি আল্লাহ রাসূলের ঘুমের ব্যাঘাত হবে এই জন্য আমি নড়াচড়া করি নাই। সকাল হয়ে গেছে, এমন সময় জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম তাইমুমের আয়াত সূরা মায়েদা, এবং এটা তাইমুমের আয়াত নিয়ে অবত এসে আল্লাহ রাসূলকে বলেন যে আপনার উম্মত যদি পানি না পায় তাহলে আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা মাটি দ্বারা পবিত্রতা অর্জন করার তাইমুমের মাধ্যমে অনুমতি দিয়ে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বরকতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে আয়েশাকে বলে, আয়েশা তুই বড় ভাগ্যবান, যখনই তোকে নিয়ে কোনো একটা সমস্যা হয় আল্লাহ তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করে তোর এই সমস্যাটা সমাধান করে দেয়। এই হলো এক অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, শানে নুজুল বলা হয়। তাইমুম কি জিনিস, আমাদের সমাজে তাইমুমের সঠিক ব্যবহার আমরা না জানার কারণে বিমানে, সফরে, ট্রেনে, বাসে এমন অবস্থার সম্মুখীন হয়, নামাজ বাদ দিয়ে দিচ্ছে কিন্তু সে তাইমুমের মাত্রা জানে না। তাইমুম হলো, তাইমুমের জন্য তিনটা কাজ লাগে। একটা হলো নিয়ত করা, নিয়ত করা ফরজ তাইমুমের জন্য, ওদের ক্ষেত্রে নিয়ত করা ফরজ না। ওদের ক্ষেত্রে নিয়ত ছাড়া যদি আপনি গোসল করে ফেলেন, বৃষ্টিতে ভিজছেন, ওজুর অঙ্গগুলো আপনি ধুয়ে ফেলেছেন, আপনার নামাজ হয়ে যাবে, ওজুর জন্য নিয়ত করা জরুরি না। কিন্তু তাইমুমের জন্য নিয়ত করানো জরুরি। যদি কোনো ব্যক্তি তাইমুমের নিয়ত করা ছাড়া শুধু হাতে মাটি ঢোলে নাই তাহলে তার তাইমুম হবে না। এক নম্বর কাজ হলো নিয়ত লাগবে, দুই নম্বর কাজ হলো মাটি জাতীয় জিনিস। আমাদের সমাজে মাটি হাতে এমন ভাবে মাথায় মনে হয় এটা পানির বিকল্প, একে ধুলাবালি থাকতেই হবে, ধুলাবালি থাকা একটু জরুরি না। মাটির হাড়ি আগুনে পুড়াইছে, ইট এর গায়ে কি নাই, মাটি নাই, ধুলাবালি নাই, তারপরে যদি আপনি এটার গায়ে স্পর্শ করে এই হাতটা আপনার তাইমুমের জায়গায় স্পর্শ করে নেন তাহলে আপনার তাইমুম হয়ে গেছে। আল্লাহর বিধান হলো মাটিতে তোমার স্পর্শ করতে হবে। মাটি আল্লাহ তাআলা মানুষকে চারটা উপাদান দ্বারা তৈরি করেছে, তার মধ্যে একটা ছিল পানি, সে পানি দ্বারা একটা পবিত্রতা অর্জন যেটা আছে উযু গোসল। দ্বিতীয়টা উপাদান হলো মাটি, আল্লাহ তাআলা মাটি দ্বারা পবিত্রতা করা, মাটিকে মাটি দ্বারা পবিত্র করতেছে। তা যেটা বলতেছি যে তাইমুমের কিছু ভুল আমাদের দেশে আছে, সেটা হলো সরাসরি ধুলাবালি ঢিলা একটা নিয়ে হাতে এমন ভাবে গোসতে থাকে ধুলাবালি সব লাগে যায়, এটা একেবারে মুখে তারপরে ঢলতে থাকে না। নিয়ম হলো আমার হাতে মাটি লাগাতে হবে, যদি ধুলাবালি বেশি হয় হাত এভাবে বাড়ি দিয়ে হাতের ধুলাবালি গুলো ফেলে দিতে হবে, ফেলে দিয়ে কতটুক থেকে এতটুক আমার চেহারা সম্পূর্ণ জায়গাটা আমার হাত স্পর্শ লাগতে হবে। যদি একটা চুল পরিমাণ জায়গা আমার হাতের স্পর্শ না লাগে তাহলে আমার তাইমুম হবে না। ধুলাবালি থাকা জরুরি না, স্পর্শ লাগা জরুরি। দুই সাহাবি সফরে বের হয়েছে, রাতে দুইজনেই স্বপ্নদোষ হয়েছে, তাইমুমের মাত্রা এখন জানেন না। একজন কি করেন না, নামাজ পড়েন নাই, তাইমুমের মাত্রা জানেন না, আর একজন মনে করছে যেহেতু গোসল ফরজ হইছে সুতরাং গোসলের তো সম্পূর্ণ শরীর কি করতে হয়, ধুতে হয়, তা তাইমুম তো একটু ধুলে হবে না, সুতরাং কি করছে মানে ধুলাবালির ভিতরে গলা করে দিয়েছে। হাদিসের ঘটনা, দুই সাহাবির ঘটনা, গড়াগড়ি দিয়ে নামাজ পড়ছেন উনি, দুইজন ফিরে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, আল্লাহ রাসূল আমাদের রাতে গোসল ফরজ হয়েছিল ও তো নামাজ পড়ি নাই, আমি নামাজ পড়তে আমি এমন করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই মাটিতে গড়াগড়ি দেওয়ার কোনো দরকার ছিল না, তুমি হাতে একটু মাটি লাগাই নিয়ে চেহারায় ঢলে নিতে আর হাতে ঢলে নিতে এটাই তোমার তাইমুম হয়ে যাইতো। ইসলাম কত সহজ করে দিয়েছে। একজন মানুষ সফরে আছে, গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ হয়েছে, এই সময় শরীরের নাপাকিটা কোনোভাবে দূর করে যদি সে তাইমুম করে নেয় তাহলে তার গোসলের পবিত্রতা যে দরকার ছিল তাইমুমের দ্বারা সে পবিত্র হয়ে যায়। উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। তা তাইমুমের ক্ষেত্রে দুই নাম্বার কাজ বলতেছিলাম, চেহারা হাত স্পর্শ করতে হবে সম্পূর্ণ জায়গাটা। তিন নাম্বার হলো হাতের কোনো থেকে নিয়ে আঙ্গুল পর্যন্ত আংটি থাকলে আংটি খুলতে হবে, আংটির উপরে তাইমুম করলে আংটির নিচে শুকনো থাকে, হাতের স্পর্শ লাগে না। দ্বিতীয়বার আবার নতুন করে মাটিতে স্পর্শ করে এই মাটির স্পর্শিত হাতটা ডান হাতে বাম হাতে যেভাবে আমরা উজুতে ধুই সেভাবে স্পর্শ করে নিলে তাইমুম হয়ে গেছে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অতিরিক্ত একটা গুণ বা বৈশিষ্ট্য দেওয়া যা অতীতের কোনো উম্মতে দেয়নি। শীতকাল আসতেছে, মাজুর মানুষ এবং পানি গরমের ব্যবস্থা নাই বা পানি ব্যবহারের কোনো সুযোগ নাই, এই ব্যক্তি একদিন না দুই দিন না যতদিন তার এই সমস্যা থাকবে ততদিন সে ইচ্ছা করলে তাইমুম করে নামাজ পড়তে পারবে, মাটির জাতীয় জিনিসের সাথে স্পর্শ করলে তার তাইমুম হয়ে গেছে। অনেক সময় দেখা যায় দূরপাল্লায় সফর করছে, ট্রেন আছে, বাস আছে, জাহাজ আছে, বিমান আছে, তাইমুমের কোনো জিনিস তার কাছে নাই। সাধারণত বিমানে তো থাকে না ধুলাবালি, বাসে থাকে, ট্রেনে থাকে, সিটে থাক অথবা গ্লাসে থাক, গ্লাসে আঙ্গুল দিয়ে টান দিলে যদি দেখা যায় আঙ্গুলের দাগটা বসে গেছে তাহলে বুঝতে হবে এর উপর ধুলাবালি আছে। গ্লাসে আঙ্গুল দিয়ে টান দিলে যদি দাগ দেখা যায় তাহলে বুঝতে হবে এর ভিতরে ধুলাবালি আছে, এখন এটার উপর হাত মেরে তাইমুম করলে তাইমুম হয়ে গেছে। ইসলাম কত সহজ করে দেয়। তাইমুমের সঠিক মাসআলা না জানার কারণে মানুষ আমরা একটু ইসলামকে শক্ত করে ফেলেছি, না, ইসলাম মানুষের সব দিক থেকে বিশেষ করে উম্মতে মুহাম্মাদের যে সমস্ত খুসুসিয়াত বা বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে একটা হলো মাটি দ্বারা উম্মতে মুহাম্মাদি পবিত্রতা অর্জন করতে পারে, সেটা গোসলের থেকে হোক অথবা ওজুর থেকে, দুইটার একই অবস্থা। এবং এই নামাজটা দ্বিতীয়বার পড়তে হবে না, অক্তের ভিতরে পানি পাইলে এই নামাজ আর পড়তে হবে না, নামাজ আদায় হয়ে গেছে তার। কেন? আল্লাহ তাআলা মাটিকে বিকল্প হিসেবে দিয়েছেন। আর তাইমুমের জন্য যেটা বারবার বলতেছি যে ধুলাবালি যে চেহারায় লাগতে হবে হাতে লাগতে হবে এটা একটু জরুরি না, বরং এটা ফেলে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট বলে দিয়েছেন, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, তোমার চেহারা মাসাহ করো, তোমার হাত মাসাহ করো। এখন এই যে আগে যে তোমাদের থেকে যেগুলো হলো এগুলোর ক্ষেত্রে তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়িয়েছিলে অথবা যেভাবে তাইমুম করা দরকার ছিল যেভাবে যা করাতে হয়েছে এগুলো করতে পারো নাই, এটা জেনে রাখো ইন্নাল্লাহা আফুউন গফুর, আল্লাহ তাআলা বড় ক্ষমাকারী এবং আল্লাহ তাআলা বড় গফুর, মানুষের গোনা মাফকারী। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের এই আয়াতের তাৎপর্য বুঝে এগুলোর উপর সহিভাবে আমল করার তৌফিক দান করুক। প্রশ্ন, কাতার সংক্রান্ত কিছু প্রশ্ন। এক, কাতার সোজা করার বিধান কি? কাতার সোজা করা ওয়াজিব। দুই, কাতার সোজা না করলে কি ক্ষতি হবে আর সোজা করলে কি ফজিলত? কাতার সোজা করা ওয়াজিব, কাতার সোজা না করলে উম্মতের মাঝে আপোষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়, মতানক্য সৃষ্টি হয়। প্রথম, কাতারের ফজিলত গুলো কি কি? ফজল হাদিস শরীফে আসছে, যদি মানুষ জানতো যে আজান দেওয়ার মাঝে কি ফজিলত আর সামনের কাতারে নামাজ পড়লে কি ফজিলত, তাহলে সে লটারি করে হলেও হামাগুড়ি দিয়ে হলেও সে সামনের কাতারে ধরত। যেমন এমন হয়েছে সামনের কাতারে জায়গা হলো 50 জনের কিন্তু লোক আসছে 200 জন, সবাই সামনের কাতারে যেতে যাচ্ছে। এখন যদি সবাই মিলে সিদ্ধান্ত হতো ভাই আমরা লটারি করে লটারি ধরে ধরবো, যার নাম আসবে যে আগে নিবে বা যার নাম লটারিতে বাদতে সে আসবে, তাহলে মানুষ ফজিলত জানলে লটারিতে শরিক হয়েও সামনের কাতারে আসতো। আমাদের ওস্তাদ আমাদের সাহেব ইব্রাহিম আফ্রিকি সাহেব যিনি আমাদের জায়গায় আসেন, তার হাতে আমরা অনেকেই বায়াত। হজরতের সাথে 2014 সালে সম্ভবত হজের সফরে হজরত আসছেন, হজরতের দেশ থেকে আমি বাংলাদেশ থেকে গেছি। হজের আগে আমরা মদিনায় আসরের নামাজ হয় 3:00 দিকে, আগে আগে মাগরিব হতো আমাদের সময় 6টার সময়, 3 ঘন্টা 3.5 ঘন্টা সময়। উনি মসজিদে নববীতে সামনের কাতারের জায়গাটা ধরে রাখার জন্য 3:15 থেকে নিয়ে 3 ঘন্টা ওই জায়গা বসবেন। আমি ওনার সাথে, ওনার বাথরুম বা উজু করার প্রয়োজন হয়েছে, উনি সামনের আমি পিছনে কাতারে, উনি আমাকে বললেন তুমি আমার জায়গাটা থাকো আমি উজু করে আসি, কেন আমি সামনের কাতারে নামাজ পড়ব। 3 ঘন্টা অপেক্ষা করে হলো আল্লাহ আল্লাহ বুজুর্গরা সামনের কাতারে নামাজ পড়ার জন্য চেষ্টা করে। সামনের কাতারের ফজিলত এত বেশি যে যদি মানুষ জানতো তাহলে লটারি ধরেও সামনের কাতারে আসার চেষ্টা করত। প্রশ্ন, প্রথম কাতারে কারা দাঁড়াবে? কোনো ধরা বাধা নাই, ইমামের সাথে দাঁড়াবে যারা ইমামের ভুল লুকমা দিতে পারে, ইমাম ভুল গেলে ইমামের লুকমা দিতে পারে, এরা ইমাম সাহেবের নিকটে দাঁড়াবে। আর বাকি সামনের কাতারের জন্য কোনো ব্যক্তিকে নির্ধারণ নাই, যে আগে আসবে সেই সামনের কাতারে দাঁড়াবে। তবে হ্যাঁ, যদি কোনো বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, এলেমওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, তাদেরকে যদি আমি অগ্রাধিকার দিয়ে আমি পিছনে চলে যাই, তা আমিও সওয়াব পাবো, ওই ব্যক্তি কি পাবে? সওয়াব পাবে। এটা আইনের মাসালা, এটা আমার অনুগ্রহের মাসালা, আমি ইচ্ছা করলে তাকে ছাড় দিতে পারি, এটুকু শুধু দেওয়ার অনুমতি আছে। যে মসজিদের কাতারে সোজা করে নামাজ পড়া হয় না, সেই মসজিদে নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ, নামাজ পড়া যাবে, যে অংশটা সোজা হচ্ছে না আপনি ওই অংশে দাঁড়াবেন না, বা আপনি নিজে চেষ্টা করে সেই অংশটা সোজা করার চেষ্টা করবেন। মসজিদের কাতারে সোজা হচ্ছে না এই জন্য মসজিদের নামাজের সাথে সম্পর্কিত হবে, এটা না। যদি সম্পূর্ণ সব কাতার গুলো বাঁকা থাকে তখন ভিন্ন মাসালা। কাতারের দুইজনের মাঝে কতটুকু জায়গা ফাঁকা রাখা যাবে, ফাঁকা থাকলে কি ক্ষতি? কাতারের মাঝে এতটুকু ফাঁকা রাখার অনুমতি আছে যতটুকু একজন মানুষ দাঁড়াতে পারে না। যদি বেশি ফাঁকা থাকে, যতটুকু আরেকজন মানুষ দাঁড়াতে পারে, তাহলে সে জায়গায় শয়তান এসে দুইজনের নামাজে ডিস্টার্ব করে। যদি অনুভূতি থাকে, তাহলে যদি কোনোদিন ফাঁকে মাঝখানা জায়গা থাকে, সেদিন দেখবেন আপনার নামাজের মধ্যে একাগ্রতা আসতেছে না। তা নামাজের নিয়ম হলো দুইজনের শরীরের হালকা হালকা স্পর্শ লাগবে, মাঝখানে আরেকজন দাঁড়াতে পারে এত ফাঁকা থাকবে না, আর দুজনে চাপাচাপি হবে, রুকু সিজদা দিতে কষ্ট হবে এমনও না, স্বাভাবিক অবস্থা দাঁড়াবে। প্রশ্ন, হিন্দুদের ভাগ করা বা বানানো খাওয়া যাবে কিনা? এর কারণ, আমাদের নরসিংদী রায়পুরা থানায় 30টা মিষ্টির দোকান, একটাও মুসলমানের নাই। এখন আমরা কি করিব বুঝাই বললে ভালো হয়। হিন্দুদের পাকানো হালাল খাবার খাওয়া যায়, টাকা দেখিনি। হিন্দুরা যে খাবার গুলো পাকায় সেটা যদি হালাল হয়, আমাদের দেশে যে হালাল ভাত মুরগি মাছ মিষ্টি সব টাকা দেখিনি খাওয়া যায় আছে, হিন্দুদের পাকানো হারাম খাবার বা তাদের দৃষ্টিতে যেটা হালাল আমাদের দেশে যেটা হারাম সেটা খাওয়া যায় নাই। যেমন এদের দৃষ্টিতে হাঁস মুরগি জবাই করার জন্য বিসমিল্লাহ আল্লাহ বলা তারা জরুরি মনে করে না, কোনো মতে রুহ বের হলেই সারে, এটা আমরা এদেরটা কি করতে পারবো না, খেতে পারবো না, বাকি হালাল জিনিস খাওয়া যায়। প্রশ্ন, হুজুর আমার বয়স 60 বছর, এখন আমি জোহরের নামাজ পড়ার সময় জামাতে সূরা পড়ার সময় এবং সেজদার সময় ঘুম আসিয়া যায়, অনেক সময় আমার রুকু ও সেজদা একটা মিসিং হইয়া যায়, এখন আমি কি নামাজ দোহরাইয়া পড়বো কিনা বুঝাই বললে ভালো হয়। যদি রুকু বা সেজদা বাদ যায়, তাহলে ওই রাকাতের মধ্যে হোক অন্য রাকাতের মধ্যে হোক ওই সেজদা বা রুকু দিয়ে দিতে হবে, দিয়ে দিয়ে সেজদা দিয়ে দিতে হবে। আর যদি আদায়ে নাই হয়, দুই সেজদার এক সেজদা দেওয়া হয়েছে অথবা রুকু বাদ গেছে, তাহলে নামাজ হবে না, আবার নামাজ পড়ে নিতে হবে। তবে মনে রাখতে হবে নামাজের মধ্যে ঘুম আসা বেবরকতি, যুদ্ধের ময়দানে ঘুম আসা রহমা, নামাজের মধ্যে ঘুম আসা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। যেন নেককার বান্দা কখনো নামাজের মধ্যে ঘুম আসতে পারে না। যুদ্ধের ময়দানে এমন কোনো যুদ্ধ নাই, আপনাদের শেখানোর জন্য বলতেছি, আজকেই সহিহ মুসলিম শরীফের হাদিসে গেছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে যুদ্ধের সময় ওনার এক যুদ্ধের কথা বলতেছেন যে যুদ্ধের অমুক যুদ্ধে আমার হাত থেকে 7 বারের চেয়ে বেশি তরবারি পড়ে গেছে ঘুমের কারণে। আচ্ছা, যে যুদ্ধের সময় ঘুম আল্লাহর পক্ষ থেকে ঘুম আসে এই জন্য যাতে আগের ভয়ের কথা ভুলাই যায়, সামনে স্বস্তি আসে, এই জন্য যুদ্ধের ময়দানে ঘুম হলো রহমত, আর নামাজের মধ্যে ইবাদতের মধ্যে ঘুম আসা হলো আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টির আলামত। এই জন্য আল্লাহর কাছে তওবা করে মাপ চাইতে হবে যে আল্লাহ নামাজের মধ্যে আমার মনে হয় কোনো ভুল হয়েছে, উদাসীনতা আসছে, যার কারণে নামাজে আমার ঘুম আসে, আমাকে মাপ করে দেন, দেখবেন সামনে তার নামাজের মধ্যে ঘুম আসবে না। প্রশ্ন, মাঝে মধ্যে ফজরের নামাজের সময় এলাম বন্ধ করিয়া ঘুমাইয়া থাকি আর সজাগ পাই না, যখন ঘুম ভাঙিল তখন ফজরের সময় শেষ, তখন কি তাড়াতাড়ি ওযু করিয়া ফজরের ফরজ নিয়ত করিব নাকি ফজরের নিয়ত না করিয়া ফজরের কাজা নিয়ত করিব বুঝাই বললে ভালো হয়? যদি ঘুম ভাঙার পরে দেখি অর্থ আছে, সুন্নাত পড়া যায়, তাহলে তো সহজ, সুন্নাত পড়ব এবং ওই নামাজের অর্থের নিয়ত করব। ঘুম ভাঙার পরে যদি দেখি অর্থ চলে গেছে, তাহলে এই নামাজটা আমি কাজা নিয়ত করতেও পারি, আদায় নিয়ত করতেও পারি। নামাজের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, কাজা আর আদা আদায় করতেছি অথবা আমি নামাজটা কাজা করতেছি, এই দুটা শব্দের একটা জায়গার একটা ব্যবহার করলে নামাজের কোনো ক্ষতি হয় না। আমাদের সমাজের মানুষ আমরা সাধারণত না জানার কারণে যে নামাজটা কাজা ওই নামাজটা কাজা কইতেই হবে একটা জোর করে দিচ্ছি, এত জরুরি না, সহজ কথা। হ্যাঁ, যদি ফজরের সময় এমন সময় ঘুম ভাঙছে শুধু দুই রাকাত ফরজ পড়া যায়, সুন্নাত পড়া যায় না, তখন আমার জন্য সুন্নাত না পড়ে আগে ফরজ পড়তে হবে, এরপরে সূর্য উদয়ের পরে ইশরাকের সময় হলে তখন সুন্নাত পড়তে হবে। তিনটা অবস্থা হলো, অক্ত থাকলে সুন্নাত ফরজ, অক্ত চলে গেলে দুইটাই পড়তে হবে, সুন্নাতও পড়বো এবং ও দুই রাকাত ফরজও পড়বো জোহরের আগ পর্যন্ত, জোহরের পরে হয়ে গেলে আর সুন্নাত পড়া যাবে না। আর যদি দুই রাকাতের সময় থাকে তাহলে সুন্নাত পড়বো না, তখন শুধু ফরজ পড়বো। অপরিচিত মহিলাকে সালাম দেওয়া যাবে কিনা বা সালামের উত্তর লওয়া যাবে কিনা, ব্যাংকে মহিলাদের কাছে আমরা বিল জমা দেই সম্মানজনক সালাম দেওয়া যাবে কিনা এবং প্রত্যেক দিন বিল জমা দেয় এবং প্রত্যেক দিন দেখা হয়, বুঝাই বললে ভালো হয়। মহিলাদেরকে, যুবতী মহিলাদেরকে সালাম দেওয়া স্বাভাবিক অবস্থায় জায়েজ নাই, যাদের সাথে দেখা থাকা জায়েজ নাই, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে তাদের সবাইকে সালাম দেওয়া যায়, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের মধ্য থেকে যুবতী আকর্ষণ ভাব আছে এমন মেয়েদেরকে সালাম দেওয়া যাবে না, তারা সালাম দিলেও তাদের উত্তর শোনায় দেওয়া যাবে না, মনে মনে দিতে হবে। আর যদি বয়স্ক মহিলা হয় যাদের কামভাব উদ্বেগ হওয়ার আশঙ্কা নাই, তাদেরকে সালাম শোনায় দেওয়া যাবে, তারা উত্তর দিলে তাদের উত্তরটাও শোনায় দেওয়া যাবে। আর অফিসারদের ক্ষেত্রে যে সমস্ত মহিলারা থাকে, যদি আমার অফিসার না হয় তাহলে তাকে আমার সালাম দেওয়ার কোনো দরকারই নেই, যদি অফিসের পথ হয়ে থাকে মহিলা তখন তো তাকে সালাম দিতে হয় চাকরির খাতিরে, সেটা ভিন্ন, সেটা চাকরি, সেটা সুন্নাত সালাম দেওয়া হয় না। আর অফিসে ব্যাংক অফিসে এই জায়গায় যে তার সাথে খাতের লাগানোর কোনো দরকার নাই, তার সাথে বিল জমা দেবো চোখ আমার আর একদিকে রেখে বিলটা জমা দিলেই হয়ে গেল, এক্ষেত্রে সালাম না দেওয়া চাই। জুমার দিন যে কোনো কাজের ঝামেলায় মসজিদে আসিয়া দেখি ইমাম সাহেব বয়ান করিতেছে, তখন তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদের নামাজ পড়া যাবে কিনা, যাবে কিনা নাকি আর সময় নাই, বুঝে বললে ভালো হয়। তাহিয়াতুল ওযু এবং দুখুলুল মসজিদ নামাজ যদি তখন আমার নামাজ পড়ার কারণে বয়ানের পরিবেশের কোনো ব্যাঘাত না ঘটে তাহলে বাংলা বয়ানের সময় নামাজ পড়া যায়, কিন্তু যদি বয়ান চলতেছে একজন মানুষ নামাজ পড়ে তাহলে আশপাশের মানুষ এবং যিনি বক্তব্য রাখতেছে তার একটা বিঘ্নতা সৃষ্টি হয়, এই দিক লক্ষ্য করে এই সময় এই নামাজগুলো না পড়া উচিত। যদি কোনো জায়গা থেকে ভিন্ন কোথাও যে জায়গা এই নামাজ পড়া যায় সে জায়গা থেকে এই নামাজটা পড়ে আসো। প্রশ্ন, অনেক মানুষের স্ত্রী পীরের মরিদ হয়, স্বামী থাকতে আবার পীরের মরিদ কিসের জায়েজ কিনা, পীরের পাও কদম মুসি করিয়া বুকে লাগায় অচু মুখায় গায়ে মাহরাম পুরুষকে দেখা দেওয়া জায়েজ কিনা বুঝে বললে বলা হয়, স্বামীর সাথে পীরের কোনো সম্পর্ক নাই, পীর ধরতে হয় নিজের আমল আখলাক ইবাদত বন্দেগী ভালো হওয়ার জন্য, স্বামী থাক আর না থাক পীর ধরতে হবে। দুই নম্বর হলো, যে পীর মেয়েদের সাথে বেগানা দেখা করায়, দেখা সাক্ষাৎ করায়, পায়ে সালাম দেয়, সে তো পীর না, সে তো শয়তান বর্ণ, এর কাছে তো মুরিদ হওয়াই জায়েজ নাই, কারণ তারই তো ইমানের খবর নেয়, তার কাছে আর একজন মহিলা যাবে কেন। পীর তো সেই হবে যে নিজে গুনাহ করে না বা হলে তওবা করে আর একজনকে গুনাহ থেকে বিরত রাখে বা থাকার দাওয়াত দেয়, এই হবে পীর। যে নিজে গুনাহ করতেছে সে হাজার কারামত দেখালেও সে পীর না, এ কথা মনে করতে হবে। একজন হিন্দু থেকেও কারামত আসতে পারে, আপনি একটা জিন বসিভূত করে আপনি অনেক ফেলকিবাজি দেখাতে পারেন, এই ফেলকিবাজির ইসলাম কোনো মূল্য নেই, এটার কোনো মূল্য দেয় না, ইসলাম মূল্য দেয় তুমি আমল করতেছো কত রেখে তোমার দেখার বিষয়। ওমরা করলে নাকি বড় হজ করা ফরজ হইয়া যায়, ওমরা করিয়া যদি ওই লোক মরিয়া যায় বা নিঃস্ব হইয়া যায় তা হইলে হজ করা কিভাবে হবে, বুঝাই দিলে ভালো হয়। না, ওমরা করলে হজ ফরজ হয় এমন কথা না, ওমরা সুন্নাত হজ ফরজ, বাইতুল্লাহ দেখলে হজ ফরজ হয় এমন কি মাতলা ভুল, এটা সহি না। যান বাঁচানোর জন্য মিথ্যা বলা নাকি জায়েজ, বুঝাই বললেন। হ্যাঁ, যান বাঁচানোর জন্য মিথ্যা বলা যায়, যদি কোনো ব্যক্তি ডাকাতের হাতে পড়েছি বা কোনো কিছু পড়েছি যে এই জায়গা সত্য কথা বললে আমাকে হত্যা করে ফেলবে, তখন এই জায়গা মিথ্যা বলার অনুমতি আছে। এমনকি যদি আমাকে মুখ দিয়ে আল্লাহকে অস্বীকার করতে বলে যান বাঁচানোর জন্য, তখন অন্তরে ইমান দেখে মুখে আল্লাহকে অস্বীকার করার অনুমতি আছে, কারণ আমি এই জায়গা তার থেকে বাইতে পরে আমি আমার ইমানকে ঠিক করে নিতে পারবো। মিথ্যা বলাও জায়েজ আছে, এবং মুখ দিয়ে যদি কুফরি কালেমা উচ্চারণ করতে বলে না করলে আমাকে হত্যা করবে, সে জায়গায় অন্তর ইমানে বিদ্যমান রাখে বিশ্বাস ঠিক রেখে মুখে উচ্চারণ করার অনুমতি আছে। আমাদের আত্মীয় স্বজনরা আত্মীয় স্বজনরা খ্রিস্টানদের মতো হ্যাপি বার্থডে করে বাসায় বিবাহ সাদির মতো আয়োজন করে, কেক কাটে ও আমি এই অনুষ্ঠানে যাই না, কিন্তু আমার জন্য কেক ও খাবার পাঠায় দিয়েছে, এই খাবার আমি খাইতে পারিব কিনা বুঝাই বললে ভালো হয়। যদি আপনি না খাইলে তাদের ভিতরে অনুতপ্ততা আসে, তারা এটা খারাপ কাজ মনে করে, তাহলে এটা না খাওয়া। আর আপনি যদি ওই ধরনের কোনো মূল্যবান কোনো ব্যক্তি না হন, আপনার খাওয়া না খাওয়া তাদের কিছু আসে যায় না, তখন এই খাবার খাবারের সাথে কোনো সমস্যা হয়নি, সমস্যা হয়েছে অনুষ্ঠানের সাথে। সুতরাং যদি আপনি স্বাভাবিক কেউ হয়ে থাকেন, আপনার খাওয়া না খাওয়া কোনো মূল্যায়ন নাই, তখন আপনি ইচ্ছা করলে খাইতে পারবেন, কিন্তু না খাওয়া ভালো। আর যদি আপনি বিশেষ ব্যক্তি হন, আপনি খান না এরা জানছে এবং এটার কারণে এদের হেদায়তের আশা আছে, তখন আপনার জন্য খাওয়া ঠিক হবে না। প্রশ্ন, প্রথম কাতারের নামাজ পড়লে নাকি অনেক সওয়াব হয়? উত্তর হয়ে গেছে। প্রশ্ন, যাহারা সাদ সাহেবকে মানা যাবে না বলে, তাহারা আবার এতাহাতি জামাতে যায়, বয়ান করে, খানা খায়, এরা এরা আবার কোন গ্রুপ বুঝাই বললে ভালো হয়? যাই যদি তাদেরকে হেদায়তের জন্য, সঠিক মাত্রা বুঝায় তাদেরকে হেদায়ত করার জন্য, এটা যাইতে পারে। আর খানা তো আর হারাম না, খাওয়া কি করতে পারে, খাইতে পারে, কিন্তু তাদেরকে তো দাওয়াত দেওয়া দরকার, বোঝানো দরকার, সেজন্য হয় যায়। প্রশ্ন, আমাদের গ্রামের মসজিদ গুলোতে জোরে জোরে কিছু লোক জিকির করে, এ ব্যাপারে মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলের খলিফা, দক্ষিণ হাতিয়ার মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলের মাদ্রাসায় 16 বছর লেখাপড়া করে, ওনার সহবত থাকা বগুড়ার বড়টেক মাওলানা মাসরুর আহমদের কাছে মাসআলা জিজ্ঞেস করা হয়, উনি বলেন জোরে জোরে জামাতের সাথে জিকির করা মুস্তাহাব ও না, নফল ও না, সুন্নাত ও না, এটা এক ধরনের বিদআত, আর এর জন্য কাউকে জোর করা গুমরাহি, বিষয়টি বুঝাই বললে ভালো হয়? না, ওনার কথা সহি না। শেখার জন্য, নিজের ইসলাহের জন্য জোরে জোরে জিকির করা জায়েজ আছে। আমাদের এই জায়গায় একটা কিতাব আছে, এই কিতাবে 70টার বেশি হাদিস আছে, যে হাদিস দ্বারা প্রমাণিত যে জোরে জোরে জিকির করা জায়েজ। তবে হ্যাঁ, কারণ নামাজের ডিস্টার্ব হয়, ঘুমের ডিস্টার্ব হয়, ইবাদতের ডিস্টার্ব হয়, এই বিঘ্নতা সৃষ্টি করে জোরে জোরে জিকির করা জায়েজ নয়, স্বাভাবিক অবস্থায় জোরে জোরে জিকির করা জায়েজ আছে। অনেক সাহাবী থেকে কি আছে, জোরে জোরে জিকির প্রমাণিত আছে। আর যারা বলে জোরে জোরে জিকির করা জায়েজ নয়, এরা বাকি আংশিক বাদ দেয়, সেটা হলো নামাজ ব্যক্তির পাশে জোরে জিকির করা জায়েজ নাই, যে ব্যক্তি ঘুমায় আছে তার পাশে জোরে জিকির করা জায়েজ নাই, যে ব্যক্তি তেলাবাদ করতেছে তার পাশে জোরে জিকির করা জায়েজ নাই, এক। আর জিকির যে জোরে জোরে করা, সেটা হলো উপকারের জন্য, চিকিৎসা এবং শেখার জন্য। এর যখন ছাত্ররা সারাদিন ধরে জোরে জোরে তেলাবাদ করে, সম্পূর্ণ আশপাশের রুম অন্য কেউ থাকতে পারে না, এইটাকে তো কেউ কম না, এর যখন ছাত্রদের কি আস্তে আস্তে তেলাবাদ করতে পারে, কারণ তারা তেলাবাদ করতেছে মুখস্থ করার জন্য, তাদের অন্তরে বসার জন্য। তা জিকির জোরে জোরে করা হয় দিলের রোগ দূর করার জন্য, দিলের মধ্যে আল্লাহর মহব্বত আনার জন্য। এটা আস্তে করলে কখনো ফায়দা হয় না, জোরে করলেই ফায়দা হয়। এই জন্য জোরে জিকির করা যাবে না, যারা দলিল দিতে চায় তাদের এই দলিলটা সম্পূর্ণ রূপে সহি না, যদি শর্ত উল্লেখ করে দেয় তাহলে সহি আছে। সে শর্ত কি? কারোর ঘুমে ডিস্টার্ব হবে না, কারোর ইবাদতে ডিস্টার্ব হবে না, কারোর তেলাবাদে ডিস্টার্ব হবে না, তখন জোরে জিকির করা যায় না, এক। দ্বিতীয় নম্বর হলো, খুব এত জোরে জিকির না করা যে জোরে জিকির করলে নিজের জানের ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়, এতটুকু জোরে জিকির করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি মাসআলা বুঝে এগুলোর উপর সহিভাবে আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকা রাব্বানা ওয়া তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله نشهد أن غلبنا আমাদের জীবনের সমস্ত রকম গোনাগাতকে মাফ করে দে। ইয়া আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয়-স্বজনকে মাফ করে দে। ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দে। ইয়া আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকে বাপ হারা, অনেকে মা হারা, বাপ মা উভয়কে হারিয়েছি অনেকে। ইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন ছিল তো আমাদের মা, সবচেয়ে ইয়া আল্লাহ অবদান রেখে গেছে আমাদের বাপ, সেই বাপ মার ঋণ তো আমরা শোধ হতে পারি নাই। বাপ মা যে কত কষ্ট করে আমাদেরকে বড় করার চেষ্টা করেছিলেন, বাপ মা জানেন আর আপনি আল্লাহ জানেন, মা শীতের রাত্রে কত কষ্ট করেছিলেন আমাদের জন্য। সবাই ঘুমাতো কিন্তু মা ঘুমাতেন না। ইয়া আল্লাহ মা ওই ছোট্ট শিশুকে কোলের মধ্যে নিয়ে শুয়ে থাকতেন। ইয়া আল্লাহ সে মা যাদের অন্ধকার কবরে, এতিমের মতো আমাদের নেকামলের দিকে তাকিয়ে রয়েছে আমাদের বাপ মা। ইয়াল্লাহ, আমাদের বাপ মার কবরের আজাবকে আপনি মাফ করে দেন। ইয়াল্লাহ, তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়াল্লাহ, তাদেরকে আপনার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। ইয়াল্লাহ, আমাদের যাদের বাপ মা জীবিত আছে সে সমস্ত বাপ মার খিদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করে। ইয়াল্লাহ, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন। আমাদের সন্তানদেরকে আমাদের জন্য উপকারী আখিরাতের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। ইয়াল্লাহ, আমাদের সকলের সার্বিক অবস্থা আপনি জানেন, কার কিসের অভাব, কার কিসের পেরেশানি। আমাদের সকলকে সকল প্রকার অভাব থেকে মুক্তি দান করে, সকল প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করে। আমাদের হায়াতে বরকত দান করে, আমাদের হালাল রিজিকে বরকত দান করে, আমাদের সুস্থতায় বরকত দান করে, আমাদের হালাল রিজিকে বরকত দান করে। ইয়াল্লাহ, অনেক দাড়ি পাকা মানুষ দীর্ঘক্ষণ ধরে কোরআনের মহব্বতে বসে থাকে, তাদের এবং আমাদের সকলের দীর্ঘ হায়াত লাভ করে বেশি বেশি নেকামল করবার ফয়সালা করে দে। ইয়াল্লাহ, অনেক ভাই দূর থেকে আসে কোরআনের মহব্বতে, ইয়াল্লাহ সামান্য সময়টুকুর ওসিলা করে তাদের এবং আমাদের সকলের হেদায়তের ওসিলা হিসেবে এই মজলিসকে আপনি কবুল করে নেন। ইয়াল্লাহ, কোরআন যেন আমাদের কালকে আমাদের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে, এভাবে কোরআনের সাথে সম্পর্ক করবার তৌফিক দান করে। ইয়াল্লাহ, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবার তৌফিক দান করে। ইয়াল্লাহ, আমাদের সকলকে দুনিয়া আখিরাতে ইজ্জত ওয়ালা জিন্দেগি সম্মানের জীবন যাপন লাভ করবার তৌফিক দান করে। ইয়াল্লাহ, ইয়াল্লাহ, আমাদের বাকি জীবন আপনার সন্তুষ্টির ভিতরে কাটাবার তৌফিক দান করে। ইয়াল্লাহ, আমাদের কাউকে আপনি ইয়াল্লাহ লাঞ্ছিত করেন না, কাউকে আপনি বঞ্চিত করেন না, কাউকে আপনি অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত এ প্রতিপন্ন করে দুনিয়া আখিরাতে কষ্ট দিয়েন না। ইয়াল্লাহ, আমাদের সকলকে ইজ্জত ওয়ালা জিন্দেগি সম্মানের জীবন যাপন লাভ করবার তৌফিক দান করে। ইয়াল্লাহ, আমাদের সকলকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নে। ইয়াল্লাহ, আপনার সন্তুষ্ট প্রাপ্ত বান্দা হিসেবে কবুল করে নে। ইয়াল্লাহ, আপনি আমাদের সকলকে আপনার রহমতের ভিতরে আশ্রয় লাভ করবার তৌফিক দান করে। ইয়াল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত নেক আমার নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নে। ইয়াল্লাহ, আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, জান্নাতি বান্দা হয়ে যেন আপনার সামনে হাজির হতে পারি। ইয়াল্লাহ, মৃত্যুর সময় যেন কলমা নসিব হয়। ইয়াল্লাহ, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। ইয়াল্লাহ, আমাদের কাউকে এই কঠিন রোগে ভোগাই ভোগাই মৃত্যু দিয়েন না। ইয়াল্লাহ, কাউকে আমাদের কাউকে হঠাৎ মৃত্যু দিয়েন না। ইয়াল্লাহ, মৃত্যুর প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করবার তৌফিক দান করিয়ে। ইয়াল্লাহ, যতদিন দুনিয়াতে রাখেন সুস্থ শরীরে সফল দেহে নিজের কাজ নিজে করে যেতে পারি, এভাবে আল্লাহ আপনি আমাদের সকলের হায়াতে বরকত দান করেন। ইয়াল্লাহ, মৃত্যুর সময় যেন হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে বিনা হিসেবে জান্নাতে যেতে পারি সেই ফয়সালা করে দিয়ে। ইয়াল্লাহ, আপনি আমাদের সকলের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।